বলতে যে মনে হয় বলতে তো বোধায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনা